لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتاويل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء کرام উপস্থিত শিক্ষিত সমাজ দুনিয়াতে ইসলাম এবং মুসলমান যতদিন টিকে থাকবে যতদিন ইসলামী শিক্ষা টিকে থাকবে ইসলামী শিক্ষা যদি কোনোদিন দুনিয়াতে বন্ধ হয়ে যায় এরপরে আর দুনিয়াতে ইসলামও টিকে থাকবে না মুসলমানও টিকে থাকবে না এমনকি এই জগৎটাও টিকে থাকবে না ধ্বংস হয়ে যাবে সুতরাং ইসলামী শিক্ষার উপর শুধু ইসলাম এবং মুসলমানের অস্তিত্ব নির্ভরশীল নয় বরং ইসলামী শিক্ষার উপর গোটা জগতের অস্তিত্ব নির্ভরশীল এর একটা সহজ উদাহরণ ইসলামী শিক্ষার একেবারে প্রাথমিক অংশটা হল আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আল্লাহর নাম আগে শিশুরা উচ্চারণ করতে শিখে তারপরে শিশুরা ইসলামের প্রথম কলেমা শিখে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যতদিন পর্যন্ত দুনিয়াতে একটা মানুষও আল্লাহর নাম বলার মতো থাকবে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না আল্লাহ জগৎটাকে ধ্বংস করবেন যেদিন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকার মতো থাকবে না সেদিন থেকে আল্লাহ জগৎটা রাখবেন না জগৎ ধ্বংস করে দেবেন দুনিয়া কিয়ামত হয়ে যাবে আর কোন মানুষ আল্লাহকে ডাকবে আল্লাহকে ডাকা শিখলে না শিখলে সুতরাং ইসলামী শিক্ষার উপর শুধু মুসলমানের অস্তিত্ব নির্ভর করে না ইসলামী শিক্ষার উপর শুধু ইসলামের অস্তিত্ব নির্ভর করে না, ইসলামী শিক্ষার উপর গোটা জগৎটার অস্তিত্ব নির্ভর করে। ইসলামী শিক্ষা যতদিন আছে ততদিন জগৎ থাকবে। ইসলামী শিক্ষা যখন থাকবে না, কেউ আল্লাহকে ডাকবে না। রাসূল বলেন জগতের কিছুই থাকবে না, আল্লাহ সব ধ্বংস করে দিবে। এর মাধ্যমেই আমরা বুঝতে পারি ইসলামী শিক্ষার গুরুত্ব কত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াতে ইসলামী শিক্ষার তিনটা গুণের উল্লেখ করেছেন, একটা গুণ হল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, আর একটা গুণ হল ইসলামী শিক্ষার আদর্শ, আর একটা গুণ হল ইসলামী শিক্ষার উদ্দেশ্য। ইসলামী শিক্ষার এই তিন গুণের আলোচনা আল্লাহ পবিত্র কোরআনের যে আয়াতে করেছেন, আমি আপনাদের সামনে সেই আয়াত তেলাওয়াত করেছি। আমাদের মূল আলোচ্য বিষয়টা সহজবুদ্ধ করার জন্য, আজকের মূল আলোচনাটা আমাদের সহজে বুঝার জন্য, প্রথমে কোরআনের আলোকে আমাদের বুঝে নেওয়া দরকার তিনটা জিনিস, যে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য কি, ইসলামী শিক্ষার আদর্শ কি, এবং ইসলামী শিক্ষার উদ্দেশ্য কি। এমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, অর্থাৎ হে মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। এখানে আমাদের মনে প্রশ্ন জাগার দরকার, যেখানে রাসূল বললেন সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ, সেখানে কোরআনের আয়াতে আল্লাহ কিছু মুসলমানকে ইসলামী শিক্ষা দীক্ষা অর্জনের জন্য বের হতে বলেন কেন? সমস্ত মুসলমানের জন্য যেটা ফরজ সেটা কিছু মুসলমান অর্জন করলে বাকি মুসলমানের ফরজ আদায় হবে কিভাবে? এই প্রশ্নের মীমাংসাটা আগেই হয়ে যাক, এবং এই মীমাংসার জন্য আগে আমাদের মনে রাখতে হবে যে ইসলামী শিক্ষার প্রধান তিনটা স্তর আছে। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা, মাধ্যমিক স্তরের ইসলামী শিক্ষা এবং উচ্চতর ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষার প্রাথমিক স্তরের পরিমাণ কত? মুফাসসিরিন কেরাম লেখেন, যে পরিমাণ ইসলামী শিক্ষা অর্জন করলে একজন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। কলেমা কালাম, উযু গোসল, পাক নাফাক, নামাজ বন্দেগী ইত্যাদি, এইগুলি শিখলেই একজন মুসলমান মুসলমানের মতো জীবনযাপন করতে পারে। এটা হল ইসলামের প্রাথমিক শিক্ষা। ইসলামের মাধ্যমিক শিক্ষা হল ওই পরিমাণ, যে পরিমাণ শিখলে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে সমস্ত ইসলামী গ্রন্থাবলী পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত আছে সেইগুলির শিক্ষা দান করতে পারে। মাদ্রাসার সিলেবাসভুক্ত কিতাবগুলি ছাত্রদেরকে ভালো রকম বুঝাইয়া পড়াইতে পারে। এতটুকু জ্ঞান ইসলামী শিক্ষা যার মধ্যে আছে, তিনি ইসলামের মাধ্যমিক শিক্ষায় শিক্ষিত। ইসলামের উচ্চতর শিক্ষার পরিমাণ হল যে পরিমাণ ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে মানব জীবনের সব সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে দিতে পারে। ওই পরিমাণ ইসলামী শিক্ষা হল ইসলামের উচ্চতর শিক্ষা। ইসলামী শিক্ষার তিনটা স্তর বোঝার মাধ্যমে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ইসলামের উচ্চতর শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা অর্জন করার যোগ্যতা সকলের ব্রেইনে নাই, অর্জন করার সামর্থ্য সকলের নাই। এজন্য ইসলামের উচ্চতর শিক্ষা এবং ইসলামের মাধ্যমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ নয়। কলেমা কালাম শিক্ষা করার যোগ্যতা ও সকল মুসলমানের আছে, সামর্থ্য আছে। উযু গোসল শিক্ষা করার, পাক নাফাক শিক্ষা করার, নামাজ বন্দেগি শিক্ষা করার যোগ্যতা ও সকল মুসলমানের আছে, সামর্থ্য আছে। এজন্য শুধুমাত্র ইসলামের প্রাথমিক শিক্ষাটা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। সুতরাং হাদিস শরীফে যে আল্লাহর রাসূল বলেছেন এলিম শিক্ষা করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ, এর দ্বারা আল্লাহর রাসূল ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর বুঝাইছেন। প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কোরআনের আয়াতে যে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও, এখানে প্রাথমিক শিক্ষার জন্য নয়, ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষার জন্য, যেহেতু সব মুসলমানের উপর ফরজ নয়, এই জন্য সেটা পালন করার জন্য কিছু মুসলমান বের হয়ে যাও। এর উদাহরণ হল পাঁচ বেলার নামাজ এবং জানাজার নামাজের মতো। পাঁচ বেলার নামাজ কিছু মুসলমানে পড়লে হয় না, সমস্ত মুসলমানকেই পড়তে হয়। জানাজার নামাজ সমস্ত মুসলমানে পড়তে হয় না, কিছু মুসলমানে পড়লেই হয়। ইসলামের প্রাথমিক শিক্ষা হল পাঁচ বেলার নামাজের মতো সমস্ত মুসলমানদের জন্য ফরজ। ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা হল জানাজার নামাজের মতো, কিছু মুসলমান হাসিল করলেই গোটা সমাজের পক্ষ থেকে আদায় হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে ইসলামের মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা অর্জনের নির্দেশ দিয়া বলেন কিছু মুসলমান মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা ইসলামের হাসিল করার জন্য, সাথে সাথে দীক্ষা হাসিল করার জন্য বের হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যদি আল্লাহ বলতেন লিয়াতাআল্লামু ফিদ্দিন, ইসলামী শিক্ষা অর্জনের জন্য বের হয়ে যাও, তাহলে ইসলামী শিক্ষা অর্জনকারীদের আমল করার সাথে এর কোন সম্পর্ক থাকত না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। এর বাংলা অর্থ হল ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করার জন্য বের হয়ে যাও। শুধু লিয়াতা আল্লামু বললে শুধু শিক্ষা বুঝাইত, লিয়াতা ফাক্কাহু বলার কারণে শিক্ষার সাথে সাথে দীক্ষা বুঝাইত। অর্থাৎ ইসলামী শিক্ষা যারা অর্জন করবে, এলিম যারা শিখবে, সাথে সাথে এলিম অনুপাতে আমল করবে, এটা হল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। আমার কথা বুঝে থাকলে আমি আশা করি আপনারা একটু দয়া করে বলবেন ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য শুধু এলিম না সাথে সাথে আমল? ইসলামী শিক্ষার সাথে সাথে শিক্ষা অনুপাতে আমল করা, এটা ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেই লিয়াতাআল্লামু না বলে লিয়াতাফাক্কাহু বলেছেন। এলিম শিকার সাথে সাথে আমল করার জন্য বের হয়ে যাও। তারপর আমার ইসলামী শিক্ষা এবং ইসলামী আমল সহি না গলত, এটা যাচাইয়ের জন্য এই লিয়াতাফাক্কাহু শব্দের ভিতরেই, এই লিয়াতাফাক্কাহু শব্দের তফসিরেই মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আমি ইসলামী শিক্ষা অর্জন করলাম, সাথে সাথে আমলও করলাম, কিন্তু আমার শিক্ষাটা সহি হইল না গলত হইল, আমার আমলটা সহি হইল না গলত হইল, এটা যাচাইয়ের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন এবং হাদিসে দুইটা স্কেল নির্ধারণ করে দিয়েছে। এই দুই স্কেলের মাধ্যমে মেপে যারা ইসলামী শিক্ষা অর্জন করবে, ইসলামী আমল করবে, তাদের এলিম এবং আমল সহি সাব্যস্ত হবে। দুই স্কেলের দ্বারা মাপলে পরে যাদের শিক্ষা এই মাপকাঠিতে পড়ে না, দুইটা স্কেলের দ্বারা মাপলে পরে যাদের আমল এই মাপকাঠিতে পড়ে না, তাদের ইসলামী শিক্ষা সহি শিক্ষা নয়, গলত শিক্ষা সাব্যস্ত হবে, তাদের ইসলামী আমল সহি আমল নয়, গলত আমল সাব্যস্ত হবে। এই দুইটা স্কেল কি? হাদিস শরীফে রাসূলের ভাষায় বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামের জমাত। তোমার এলিম আর আমল, তোমার ইমান আর আকীদা, সহি না গলত আমার সুন্নতের স্কেল দিয়ে মেপে দেখো, তোমার আকিদা বিশ্বাস তোমার এবাদত বন্দেগী, সহি না গলত আমার সাহাবায়ে কেরামের জমাতের স্কেল দিয়া মাপো, দেখো তাদের মাপ মতো হয় না ভিন্ন রকম হয়। যাদের আকিদা বিশ্বাস, যাদের শিক্ষা, যাদের আমল নবীর সুন্নতের স্কেলের দ্বারা মাপলে টিকে না, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা মাপলে টিকে না, তাদের আকিদা বিশ্বাসও সহি নয়, তাদের এলিমও সহি নয়, তাদের আমলও সহি নয়। এই জন্য এই দুইটা স্কেলকে নিজের ইসলামের বিশুদ্ধতা যাচাইয়ের জন্য মাপকাঠি রূপে যারা মানতে রাজি থাকেন তাদের নাম হল আহলে সুন্নত ওয়াল জামা। আহলে সুন্নত অর্থ নবীর সুন্নতের অনুসারী, ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী। আমার আকিদা, আমার এলিম, আমার আমল সহিনা গলত নবীর সুন্নতের স্কেল দ্বারা মেপে দেখব, আমার ইমান, আমার আমল, আমার এলিম সহিনা গলত সাহাবায়ে কেরামের জমাতের স্কেল দ্বারা মেপে দেখব, যদি টিকে তাহলে আমার এটা সহি আছে, না টিকলে আমার এটা সহি নয়। এই জন্য ইসলামী শিক্ষার আদর্শ হল দুইটা জিনিস, একটা জিনিসের নাম নবীর সুন্নত আর একটা জিনিসের নাম সাহাবায়ে কেরামের জমাত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য বর্ণনা করে দিয়েছেন, এলেম অনুপাতে আমল। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষার আদর্শ চিহ্নিত করে দিয়েছেন, নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাত। এই আয়াতের ভিতরে আল্লাহ ইসলামী শিক্ষার উদ্দেশ্য শনাক্ত করে দিয়েছেন, وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ। কিছু মুসলমান যে বের হয়ে গেল ইসলামী শিক্ষা দীক্ষা অর্জন করল সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার মাপকাঠি মতো, এদের কর্মজীবনের দায়িত্ব কি হবে? আল্লাহ বলেন وَلْيُنذِرُوا قَوْمَهُمْ, নিজের জাতিকে এই পথের প্রতীক না হলে পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে সেই ভয় প্রদর্শন করতে হবে। এক কথায় গোটা মানব জাতিকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শন করা হবে ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব। এইরকম একদল কর্মী, এইরকম একদল নায়েবে নবী, এইরকম একদল ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। তিনটা জিনিস যদি আপনারা স্মরণ রাখতে পারেন তাহলে সামনের কথাগুলি বোঝা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে ইসলামী শিক্ষার তিনটা গুণের উল্লেখ করে দিয়েছেন, একটা হলো ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য এলেম অনুপাতে আমল, আরেকটা হল ইসলামী শিক্ষার আদর্শ সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা, আরেকটা হল ইসলামী শিক্ষার উদ্দেশ্য একদল হক্কানি উলামায়ে কেরাম নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা ইসলামী শিক্ষার উদ্দেশ্য। এলেম মতো আমল হইল বৈশিষ্ট্য, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা হইল আদর্শ, হক্কানি উলামা তৈরি করা হইল উদ্দেশ্য। দেখুন তিন কথা মনে থাকবে কিনা, এই তিনটা জিনিস পরিপূর্ণভাবে উলামায়ে দেওবন্দের মধ্যে বিদ্যমান। উলামায়ে দেওবন্দের মধ্যে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য পুরাপুরি পাওয়া যায়, উলামায়ে দেওবন্দের মধ্যে ইসলামী শিক্ষার আদর্শ পুরাপুরি পাওয়া যায়, উলামায়ে দেওবন্দের মধ্যে ইসলামী শিক্ষার উদ্দেশ্য পুরাপুরি বাস্তবায়িত হয়। কেন? ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য তিনটা গুণই উলামায়ে দেওবন্দের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। কেন সবচেয়ে বেশি পাওয়া যাওয়ার কারণ হল এই দারুল উলুম দেওবন মাদ্রাসা এশিয়া মহাদেশের, ভারত উপমহাদেশের অন্তর্গত উত্তরপ্রদেশ নামক প্রদেশে দেওবন নামক পল্লীতে 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম নামের দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করছিল। দেওবন হল বস্তির নাম, গ্রামের নাম। প্রদেশের নাম হল উত্তরপ্রদেশ, সংক্ষেপে বলে ইউপি। দেশটা হল ইন্ডিয়া, মহাদেশ হল এশিয়া। এশিয়া মহাদেশের ইন্ডিয়া নামক দেশের অন্তর্গত, ইউপি প্রদেশের উত্তরপ্রদেশের অন্তর্গত। দেওবন পল্লীটার নাম, গ্রামটার নাম। এই দেওবন নামক গ্রামে 1866 খ্রিস্টাব্দে আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই দারুল উলুম নামের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এই দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে হলেন? কাসিম নানুতুবি রহমতুল্লাহ। এই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কয়েকটা পরিচয় আমাদের জানা দরকার, যিনি দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। কাসিম নানুতুবির একটা বংশগত পরিচয় আছে, তাও আমাদের জানা দরকার। কাসিম নানুতুবির একটা শিক্ষাগত পরিচয় আছে, তাও আমাদের জানা দরকার। কাসিম নানুতুবির একটা রাজনৈতিক পরিচয় আছে, তাও আমাদের জানা দরকার। কাসিম নানুতুবির বংশগত পরিচয় হল তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। কাসিম নানুতুবির এলমি যোগ্যতা, ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন শাহ শাহ ওলিউল্লাহ। ভারত উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন। ইনি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর। স্মরণ রাখার কথা, শাহ ওলিউল্লাহ একদিকে ভারতের সবচেয়ে বড় আলেম, অপরদিকে কার বংশধর? উমর ফারুক রাদিয়াল্লাহ। আরেকটা পরিচয় শাহ ওলিউল্লাহ, ভারত উপমহাদেশে সব রকমের হাদিস শিক্ষার যথারীতি ব্যবস্থা চালু করেছিলেন একমাত্র শাহ ওলিউল্লাহ। ভারত উপমহাদেশে নবীর সমস্ত হাদিস শিক্ষার ব্যবস্থা করেছিলেন কার বংশধর? কত বড় আলেম উপমহাদেশের সবচেয়ে বড়, তার যুগে তার মতো বড় আলেম ভারতে আর কেউ ছিলেন না। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাইহি, এর একজন ছাত্রের নাম মাওলানা মমলুক আলী। শাহ ওলিউল্লাহর একজন ছাত্রর নাম মাওলানা মমলুক আলী। মাওলানা মমলুক আলীর ছাত্র ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ। সুতরাং দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির শিক্ষাগত পরিচয় হল উপমহাদেশের সবচেয়ে বড় আলেমের ছাত্রর ছাত্র। কাসিম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি উপমহাদেশের সবচেয়ে বড় আলেমের ছাত্রের ছাত্র। এটা হল কাসিম নানুতুবির শিক্ষাগত পরিচয়। কাসিম নানুতুবির রাজনৈতিক পরিচয় হল, ভারত যখন ব্রিটিশরা শাসন করে, তখন ব্রিটিশের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য যখন সারা ভারতে মুক্তিযুদ্ধ চলছিল, ওই সমস্ত মুক্তিযুদ্ধ যে সমস্ত মাঠে হয়েছিল, যে সমস্ত স্থানে হয়েছিল, এর মধ্যে একটা স্থানের নাম ছিল শামলি। ভারতের শামলি নামক প্রান্তরে ব্রিটিশের হাত থেকে ভারতকে স্বাধীন করার জন্য যে সমস্ত মুক্তিবাহিনী মুক্তিযুদ্ধ করেছিল, সেই শামলির মুক্তিযোদ্ধাদের প্রধান সেনাপতি ছিলেন কাসিম নানুতুবি। দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবির তিনটা পরিচয়, একটা বংশগত পরিচয়, একটা শিক্ষাগত পরিচয়, একটা রাজনৈতিক পরিচয়। বংশগত দিক থেকে তিনি কার বংশধর? শিক্ষাগত দিক থেকে তিনি কার ছাত্রের ছাত্র? রাজনৈতিক দিক থেকে তিনি কি ছিলেন? শামলির মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। এই কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি হইলেন দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। অথচ আমাদের বর্তমান উপমহাদেশের যে সমস্ত শিক্ষিত লোকেরা ওই সমস্ত প্রাচীন ইতিহাস জানে না, তারা অনেক সময় অজ্ঞতার কারণে বলে ফেলে যে আমাদের স্বাধীনতা আন্দোলনে আলেম সমাজের কোন ভূমিকা নেই। হুজুর একটু আগে বলছেন এই এই ভূমিকাগুলি ইতিহাসের পাতার থেকে পরিকল্পিতভাবে মুছে ফেলা হয়েছে। স্কুল কলেজ ভার্সিটিতে যে সমস্ত ইতিহাস পাঠ্যভুক্ত করা হয়েছে ওই সমস্ত ইতিহাসে পরিকল্পিতভাবে স্বাধীনতা আন্দোলনে আলেমদের যে ভূমিকা ছিল তা মুছে ফেলা হয়েছে। কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি শামলির যুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। এই কাসিম নানুতুবি দারুল উলুম দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। সেই দারুল উলুম দেওবন মাদ্রাসার অনুসরণে বাংলাদেশ ভারত পাকিস্তানে বর্তমানে যত লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এইগুলিকেই কওমি মাদ্রাসা বলা হয়। কওমি মাদ্রাসা কেন নাম রাখা হইল, কখন থেকে নাম রাখা হইল, কোন প্রেক্ষাপটে রাখা হইল সেটা পরে বলব ইনশাআল্লাহ। আগে শুধু আমরা মনে রাখি যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে উপমহাদেশে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সেইগুলিকে কওমি মাদ্রাসা বলা হয়। আমাদের বর্তমান কওমি আলেমদেরকে অনেকরা বলেন যে স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো ভূমিকা নাই। কওমি সমস্ত কওমি মাদ্রাসার মডেল হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এর প্রতিষ্ঠাতাই ছিলেন মুক্তিযোদ্ধাদের সেনাপতি। তাহলে কওমি আলেমদের স্বাধীনতা আন্দোলনে কওমি আলেমদের ভূমিকা নাই হইল কোথায়? কওমি আলেমদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্বাধীনতা আন্দোলনে। গেল একদিক যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পাইলাম আমরা ইতিহাসের পাতায় কাকে, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে। ইনি ছিলেন বাহ্যিক প্রতিষ্ঠাতা, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইতিহাসটা হইল আমাদের বোঝার ব্যাপার। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য পুরাপুরি কোন জিনিসের বরকতে পাওয়া যায়? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ইসলামী শিক্ষার আদর্শ কোন কারণে ঠিক মতো পাওয়া যায়? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় ইসলামী শিক্ষার উদ্দেশ্য পুরাপুরি কোন কারণে বাস্তবায়িত হয়? তার মূল কারণ হল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি হইলেও এর আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাহ্যিক এবং আধ্যাত্মিক শব্দ দুইটা বলতে কি বুঝায়? যে জিনিস দেখতে ধরতে সইতে পাওয়া যায় এটারে বাহ্যিক বলে। যে জিনিস দেখতে পাওয়া যায় না, ধরতে পাওয়া যায় না, সইতে পাওয়া যায় না, উপলব্ধি করা যায় এটাকে আধ্যাত্মিক বলে। মানুষের শরীরটা হল বাহ্যিক আর আত্মাটা হল আধ্যাত্মিক। আমার কথা বুঝে থাকলে বলুন, শরীর বাহ্যিক কেন? দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এর শরীরটা কি? বাহ্যিক। আত্মাটা আধ্যাত্মিক কেন? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। নাকি আপনাদের ভিতরে যে জান আছে উপলব্ধি হয় না? যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায় তারে কয় আধ্যাত্মিক। যা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায় তারে কয় বাহ্যিক। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা ছিলেন বাহ্যিক আর একজন প্রতিষ্ঠাতা ছিলেন আধ্যাত্মিক। বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে প্রতিষ্ঠা করলেন এটা অন্য লোকের দেখার উপায় নাই, ধরার উপায় নাই, ছোঁয়ার উপায় নাই, কিন্তু উপলব্ধি করার ব্যবস্থা আছে। সেই উপলব্ধিতেই আজকে আপনাদের এখান থেকে নিয়ে যাওয়া দরকার। উপলব্ধি করার ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা বোঝার জন্য আমাদের উপমহাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাস সম্পর্কে কিছু মৌলিক কথা মনে রাখা দরকার। বর্তমান বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই তিন দেশ একসময়ে অতীতকালে এক দেশ ছিল, নাম ছিল ইন্ডিয়া ভারত উপমহাদেশ। ইংলিশে বলতো ইন্ডিয়া, বাংলায় বলতো ভারত অথবা উপমহাদেশ। 1947 সালে এই ভারত উপমহাদেশ ব্রিটিশের কাছ থেকে স্বাধীন হয়। এক অংশ হিন্দুস্তান নামে আলাদা হইল আর এক অংশ পাকিস্তান নামে আলাদা হইল। এর আগে পাকিস্তান হিন্দুস্তান ছিল না, সবটাই এক দেশ ছিল ইন্ডিয়া। তাহলে ভারত দুই টুকরা হইল প্রথমে 1947 সালে, তারপরে 1971 সালে পাকিস্তান থেকে আবার বাংলাদেশ আলাদাভাবে স্বাধীন হইল। 1971 সালের আগে বাংলাদেশ ছিল না, 1947 সালের আগে পাকিস্তান ছিল না, সবটা ছিল ভারত উপমহাদেশ। সেই ভারত উপমহাদেশে ব্রিটিশ তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করার আগে, ব্রিটিশ তার শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করার আগে সমগ্র ভারতের মুসলমান জনগণের সংখ্যা ছিল 10 কোটি, আর অমুসলিম জনগণের সংখ্যা ছিল, সংখ্যাগরিষ্ঠ হিন্দু আর শিখ এদের সংখ্যা ছিল 30 কোটি। সমগ্র ভারতের অমুসলিম জনসংখ্যা ছিল 30 কোটি আর মুসলমান জনসংখ্যা ছিল 10 কোটি, কিন্তু সমস্ত ভারত শাসন করতেন মুসলমানেরা। যেই ভারতের 30 কোটি জনসংখ্যা ছিল অমুসলিম, যেই ভারতের মাত্র 10 কোটি জনসংখ্যা ছিল মুসলিম, সেই সম্পূর্ণটা ভারত শাসন করতেন মুসলমানেরা। ওই সমস্ত মুসলমান শাসনকর্তাদের একজনের নাম ছিল বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর তার দেশের বড় বড় আলেমগণের সহযোগিতায় পৃথিবীর বিখ্যাত ফতুয়ার কিতাব রচনা করেছেন। সেই বাদশাহ আলমগীরের নামে নামেই ফতুয়ার কিতাবের নাম হয়েছে ফতুয়ায়ে আলমগীরি। এই বাদশাহ আলমগীরের অমর কীর্তি ফতুয়ায়ে আলমগীরি বর্তমান বিশ্বের যে কোনো দেশে গেলে পাওয়া যায়, যে কোনো দেশে গেলে পাওয়া যায়। আমি যত দেশে গেছি সব দেশে ফতুয়ায়ে আলমগীরি পেয়েছি। কার রচিত? বাদশাহ আলমগীরের রচিত। বাদশাহ আলমগীর এই বিশাল সাম্রাজ্যের বাদশাহ হইয়াও তিনি দেশ শাসনের বিনিময়ে সরকারি তহবিল থেকে কোনো বেতন গ্রহণ করতেন না, নিজের হাতে টুপি সেলাই করতেন পারিবারিক লোকদের মাধ্যমে, আর কোরআন শরীফের এডিশন হাতে লিখতেন। এগুলি লাইব্রেরিতে প্রায় পাইকারি সেল দিয়া যে ইনকাম হইত, সেই ইনকামের দ্বারা বাদশাহ আলমগীর তার সংসার চালাইতেন। বাদশাহ আলমগীরের ইন্তেকালের দিন সারা জীবনের এই টুপির ব্যবসার যে তহবিল ছিল 4 টাকা 2 আনা, তখনকার আমলে 64 পয়সায় টাকা হইত আর 4 পয়সায় আনা হইত। 64 পয়সায় 1 টাকা আর 4 পয়সায় 1 আনা। বাদশাহ আলমগীরের ইন্তেকালের দিন তার সারা জীবনের টুপির ব্যবসার তহবিল ছিল 4 টাকা 2 আনা। এই 4 টাকা 2 আনার দ্বারা বাদশাহ আলমগীরের দাফন কাফনের ব্যবস্থা করা হয়। এই জন্য ইতিহাসের পাতায় বাদশাহ আলমগীরের একটা উপাধি আছে, ফকির বাদশাহ। ইতিহাসের পাতায় বাদশাহ আলমগীরের একটা উপাধি আছে, ফকির বাদশাহ। ফকির কিভাবে ফকিরের মতো জীবনযাপন করতেন, বাদশাহ কিভাবে বিশাল সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন। এই বাদশাহ আলমগীর সহ যে সমস্ত মুসলমান শাসনকর্তারা তখন ভারত শাসন করতেন তাদের বংশের নাম ছিল মুঘল বংশ। মুঘল বংশের শাসকরা তখন 10 কোটি মুসলমান আর 30 কোটি অমুসলমান নাগরিকদের দেশ সমগ্র ভারত উপমহাদেশ শাসন করতেন। এই সমস্ত মুসলিম শাসনকর্তাদের অবদানে সারা ভারতে প্রায় 12 লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। সমগ্র ভারতে কি পরিমাণ মাদ্রাসা প্রতিষ্ঠিত? 12 লক্ষ। এই সবগুলি মাদ্রাসা এর নামে ওয়াকফ সম্পত্তি ছিল। প্রত্যেকটা মাদ্রাসা তার ওয়াকফ সম্পত্তির আয়ের দ্বারাই সারা বছরের খরচ চালাইতে পারত। এই কারণে তখনকার মাদ্রাসাগুলি চলার জন্য সরকারের কাছেও সাহায্যের হাত পাততে হইত না, পাবলিকের কাছেও সাহায্যের হাত পাততে হইত না, নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই 12 লক্ষ মাদ্রাসা চলত। ব্রিটিশ একসময় ভারতের ওই সমস্ত মুসলমান শাসনকর্তাদের কাছে বাণিজ্যের জন্য আসা যাওয়ার অনুমতি চাইল। মুসলমান শাসনকর্তারা সরল মনে বিশ্বাস করে তাদেরকে বাণিজ্যের জন্য ভারতে আসা যাওয়ার অনুমতি দিলে। কোন কারণ দর্শাইয়া অনুমতি নিল? বাণিজ্য। বাণিজ্যকে সুতা বানাইয়া তারা ভারতে গিয়া ভারতের রাজনীতিতে অংশগ্রহণ করে ভারতের শাসন ক্ষমতা জুড়ে দখল করে নিয়ে গেল। ব্রিটিশ জুড়ে ভারতের শাসন ক্ষমতা দখল করে নিয়ে গেল। খ্রিস্টীয় 17 শতাব্দীর প্রথম দিকে ব্রিটিশ বাণিজ্যের সুতায় ভারতে যায়। খ্রিস্টীয় 17 শতাব্দীর মধ্যভাগে তারা রাজনীতিতে হস্তক্ষেপ করে খ্রিস্টীয় 17 শতাব্দীর শেষের দিকে তারা সমস্ত ভারতের শাসন ক্ষমতা দখল করে নিয়ে যায়। ব্রিটিশ ভারতের শাসন ক্ষমতা দখল করে নিয়ে যাওয়ার পর ভারতের যে সমস্ত ক্ষতি সাধন করল এর মধ্যে একটা ক্ষতি হল 12 লক্ষ মাদ্রাসার নামে যত সম্পত্তি অক্ষ ছিল সমস্ত অক্ষ সম্পত্তি সরকারিভাবে বাজেয়াপ্ত করে নেওয়া যায়। যে সমস্ত সম্পত্তির দ্বারা মাদ্রাসা চলত এই সম্পত্তিগুলি সরকার জবরদখল করে নিয়ে গেলে এবার বলুন কোন মাদ্রাসা চলতে পারে না, সবগুলি অচল। ওই ব্রিটিশ শাসন ক্ষমতা দখল করার পর মাদ্রাসার সম্পত্তি জুড়ে দখল করে নিয়ে যাওয়ার কারণে সবগুলি মাদ্রাসা অচল হয়ে যায়। এমত অবস্থায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির একজন সুযোগ্য ছাত্র, বিখ্যাত আলেম এবং বুজুর্গ ছিলেন কলিকাতার বাসিন্দা, তার নাম ছিল মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহ। মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহি আলাইহি কলিকাতার বাসিন্দা ছিলেন। কলিকাতা ছিল মুসলিম অধ্যুষিত এলাকা, সব কলিকাতা এলাকার বেশিরভাগ বাসিন্দা ছিল মুসলমান। কলিকাতা এলাকার মুসলমানেরা মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করল যে তোমরা আমাদের 12 লক্ষ মাদ্রাসার সম্পত্তি নিয়ে যাওয়ার কারণে সবগুলি মাদ্রাসা তো বন্ধ হয়েই গেল, অন্তত কলিকাতায় তোমরা সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও যা সরকারি খরচে চলবে, যেন এখানে মুসলমানের ছেলে পেলেরা যেন নিজেদের ধর্ম শিখতে পারে। কলিকাতা এলাকার মুসলমানদের এই আবেদন মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেন। সেই মাদ্রাসার নাম দেন কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে উপমহাদেশে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়। 1781 খ্রিস্টাব্দের আগে ভারতে না কোনো আলিয়া মাদ্রাসা ছিল, না কোনো কৌমি মাদ্রাসা ছিল। 12 লক্ষ মাদ্রাসা ছিল, এগুলি কৌমিও নয় আলিয়াও নয়, এগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা, স্বয়ং সম্পূর্ণ, নিজের আয়ের দ্বারাই নিজে চলতে পারে, না সরকারি সাহায্যের দরকার, না পাবলিকের সাহায্যের দরকার। এরকম মাদ্রাসা ছিল 1781 সালের আগে, ইংরেজরা দেশ দখল করার আগে। এটি হল ভারতের প্রথম প্রকারের মাদ্রাসা। লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিলেন এটার নামকরণ করলেন কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে উপমহাদেশে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়। পরবর্তীতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই মাদ্রাসার অনুসরণে সরকারি অর্থে প্রতিষ্ঠিত হবে, সরকারি সাহায্যে পরিচালিত হবে, এই রকম যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে সবগুলিকে এই কারণে আলিয়া মাদ্রাসা বলা হয় যে সর্বপ্রথম এই সরকারি মাদ্রাসাটার নাম সরকারই আলিয়া মাদ্রাসা দিয়েছিল, এই জন্য এর অনুসরণে আজও পর্যন্ত যত মাদ্রাসা পরিচালিত প্রতিষ্ঠিত হয় এইগুলিকে আলিয়া মাদ্রাসা বলা হয়। এগুলির আরেক নাম হল সরকারি মাদ্রাসা। এগুলি আবার দুই প্রকার, কোন কোন সরকারি মাদ্রাসা সম্পূর্ণ সরকারি খরচে চলে আর কোন কোন সরকারি মাদ্রাসা সরকারের আংশিক খরচে চলে। যে সমস্ত সরকারি মাদ্রাসা সম্পূর্ণ সরকারি খরচে চলে এইগুলিকে গভর্নমেন্ট আলিয়া মাদ্রাসা বলা হয়, আর যেগুলি আংশিক সরকারি খরচে চলে এইগুলিকে গভর্নমেন্ট এইডেড আলিয়া মাদ্রাসা বলা হয়। এই মাদ্রাসাগুলির উৎপত্তি কখন থেকে হইল? 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস এর মধ্যে। ইতিমধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতের বাসিন্দাদের পক্ষ থেকে, বিশেষত মুসলমানদের পক্ষ থেকে স্বাধীনতা আন্দোলন খুব জোরে সুরে চলল। শাহ ওয়ালিউল্লাহর 4 ছেলে ছিলেন। প্রথম ছেলের নাম ছিল শাহ আব্দুল আজিজ। শাহ ওয়ালিউল্লাহর কথা আগে বলেছি, তার চার ছেলে ছিলেন, এর প্রথম ছেলে সবচেয়ে বড় ছেলের নাম ছিল শাহ আব্দুল আজিজ। শাহ ওলিউল্লাহর ইন্তেকালের পরে শাহ আব্দুল আজিজ ভারতের উপর ইংরেজ সরকারের এই সমস্ত অত্যাচার দেখে ফতোয়া দিলেন, এই সরকার জালিম সরকার আমাদের শাসন ক্ষমতা জুড়ে দখল করেছে, এবার আমাদের উপর জুলুম অত্যাচার করতেছে, এদেরকে উৎখাত করে দেশটাকে আবার স্বাধীন করার জন্য সমস্ত মুসলমানদের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করা ফরজ। এই পর্যন্তই নয়, তিনি আরো ফতোয়া দিলেন ইংরেজ সরকার যতদিন পর্যন্ত ভারতের গদিতে বসা থাকবে ততদিন পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করে কোন একটা মুসলমানের জন্য জানে বাঁচিয়ে থাকা হালাল নয়। এই জন্য ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের এই ফতোয়াকে বলা হয় ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া। শাহ আব্দুল আজিজের এই ফতোয়ার নাম ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া। একটা মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল হালাল নয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে। অথচ এই সমস্ত ইতিহাস যারা জানে না তারা বলে যে আজকে যারা ফতোয়া ফতোয়া কয় তারা বলে স্বাধীনতা বিরোধী শক্তি। আমার কথা বুঝে থাকলে বলুন, ফতোয়াওয়ালারা স্বাধীনতা বিরোধী শক্তি না ফতোয়াই আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন? শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে সমস্ত মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করল, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কারণে ভারত স্বাধীন হইল, ভারত স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হইল, পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে পাকিস্তানের স্বাধীনতার উপর, পাকিস্তানের স্বাধীনতা নির্ভর করে ভারতের স্বাধীনতার উপর, ভারতের স্বাধীনতা নির্ভর করে মুক্তিযুদ্ধের উপর, সমস্ত ভারতবাসী মুসলমানদের মুক্তিযুদ্ধ নির্ভর করে শাহ আব্দুল আজিজের ফতোয়ার উপর। সুতরাং ফতোয়া স্বাধীনতা বিরোধী নয়, ফতোয়াই আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন, ফতোয়াই আমাদের স্বাধীনতার ফাউন্ডেশন। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে আমার কথা বুঝে থাকলে বলুন কতজন মুসলমান যুদ্ধে অংশগ্রহণ করার কথা? তাহলে কলিকাতা আলিয়া মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় এরা মুসলমান না? এরাও তো, তারাও তো পড়ে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে কলিকাতা আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করল, কারণ ওনার বিপ্লবী ফতোয়াটা মনে আছে তো। এই দেশকে স্বাধীন না করা পর্যন্ত একটা মুসলমানের যুদ্ধে অংশগ্রহণ না করা হালাল নয়, যুদ্ধ না করে বসে থাকা হালাল নয়। কাজেই কলিকাতা আলিয়া মানসায় পড়ুক আর আলিগড় কলেজে পড়ুক, যদি মুসলমান হয়ে থাকে তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। এই জন্য কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়নেওয়ালা আলেম, পড়ানেওয়ালা শিক্ষক, পড়নেওয়ালা ছাত্র সবাই শাহ আব্দুল আজিজের ফতোয়ার কারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ। এখান থেকে সরকার চটে গেল, খেপে গেল আলিয়া মাদ্রাসার উপর। খেপার কথা কিনা? কেন? সরকারি খরচে প্রতিষ্ঠিত, সরকারি খরচে পরিচালিত, যার নুন খাইয়া লেখাপড়া করে তার বিরুদ্ধে যুদ্ধ করে, এই কারণে সরকার আলিয়া মাদ্রাসার প্রতি চূড়ান্ত ভাবে খেপে গেল। খেপার পরে আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসাকে বারোটা বাজাবার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ করল। এর মধ্যে একটা ব্যবস্থা হল কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রথম থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করল খ্রিস্টান। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, একাধারে কতটা বলবো, একাধারে 26 জন প্রিন্সিপাল দিল খ্রিস্টান। মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, প্রিন্সিপাল খ্রিস্টান, শিক্ষার বৈশিষ্ট্য ঠিক থাকবে, আদর্শ উদ্দেশ্য, এমন কেন করলো? আমাদের নুন খাও আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো বারোটা বাজায়, এই কারণে। এটা মনে রাখতে হবে গুড়ার কথা, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য গুণ তিনটা, বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খ্রিস্টান হইলে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য থাকবে কোথায়? ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খ্রিস্টান হইলে ইসলামী শিক্ষার আদর্শ যাবে কোথায়? ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খ্রিস্টান হইলে ইসলামী শিক্ষার উদ্দেশ্য সফল হবে কোথায়? কাজেই উদ্দেশ্য বৈশিষ্ট্য উদ্দেশ্য আদর্শ থেকে মুসলমান শিক্ষার্থীদের বঞ্চিত করার জন্য ইংরেজ সরকার একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান, একটা ব্যবস্থা। আরেকটা ব্যবস্থা গ্রহণ করলো, কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পরে পর্যায়ক্রমে এক সময় সেখানে হাদিসের মেশকাত শরীফ এবং তফসিরের বাইজাবি শরীফ সিলেবাস মুক্ত ছিল। যখন ইংরেজ সরকার দেখল যে এইখানের ছাত্র শিক্ষকরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তখন কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিস তফসিরের কিতাবকে ক্যান্সেল করে দিল। মাদ্রাসায় পড়ো, হাদিস পড়া যাবে না। মাদ্রাসায় পড়লেও হাদিসের তফসির, কোরআনের তফসির পড়া যাবে না। এই আরেকটা ব্যবস্থা করলো কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজে বাজু। তিন নম্বর ব্যবস্থা গ্রহণ করলো, আইন পাশ করে দিল ভারতের যে সমস্ত ছাত্ররা বাংলা ভাষার মাধ্যমে লেখাপড়া করবে অথবা উর্দু ভাষার মাধ্যমে লেখাপড়া করবে অথবা ইংরেজি ভাষার মাধ্যমে লেখাপড়া করবে অথবা ফার্সি ভাষার, ইংরেজি নয় ফার্সি ভাষার মাধ্যমে লেখাপড়া করবে, এদেরকে সরকার অশিক্ষিত মূর্খ গণ্য করবে। বাংলা ভাষার মাধ্যমে লেখাপড়া করলে তুমি অশিক্ষিত মূর্খ, উর্দু ভাষার মাধ্যমে লেখাপড়া করলে তুমি অশিক্ষিত মূর্খ, ফার্সি ভাষার মাধ্যমে লেখাপড়া করলেও তুমি অশিক্ষিত মূর্খ। অথচ ইংরেজ এই দেশের শাসন ক্ষমতা দখল করার আগে কলিকাতা এলাকা সহ আসাম প্রদেশ সহ বিভিন্ন প্রদেশের মানুষের ভাষা ছিল, মাতৃভাষা ছিল বাংলা ভাষা। ভারতের বিভিন্ন প্রদেশের মানুষের মাতৃভাষা ছিল উর্দু ভাষা। পাকিস্তান এলাকার সকলের মাতৃভাষা ছিল উর্দু ভাষা। এরা এই দেশের শাসন ক্ষমতা দখল করার আগে সমস্ত গোটা ভারতের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা, রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি ভাষা। অধিকাংশ এলাকার মাতৃভাষা ছিল উর্দু ভাষা, অনেক এলাকার মাতৃভাষা ছিল বাংলা ভাষা। আইন পাশ করে দিল উর্দু ভাষা যে রাষ্ট্রভাষা ছিল এই ভাষায় লেখাপড়া করলেও তুমি অশিক্ষিত মূর্খ গণ্য হবে, ফার্সি ভাষায় উর্দু ভাষায় করলেও অশিক্ষিত গণ্য হবে, বাংলা ভাষায় লেখাপড়া করলে অশিক্ষিত গণ্য হবে, শুধুমাত্র ইংরেজি ভাষার মাধ্যমে যারা লেখাপড়া করবে তাদেরকেই সরকার শিক্ষিত গণ্য করবে। এই আইন পাশ করে দেওয়ার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসার থেকে যত আলেম উৎপাদন হয়েছিলেন সমস্ত আলেমদেরকে ইংরেজ সরকার অশিক্ষিত মূর্খ সাব্যস্ত করে দিল। অপরদিকে আরেকটা কাজ করল, 1863 খ্রিস্টাব্দে তারা গবেষণা করে দেখল যে এই দেশের মুসলমানেরা জানবাজি খেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, কোন কারণে? তালাশ করে পেল ফতুয়ার কারণে। ফতুয়া দেয় কারা? আলেমরা। আলেমরা কি পরে আলেম হয়? কোরআন পরে আলেম হয়। মুসলমান কোরআন পরে আলেম হয়, আলেম হওয়ার কারণে ফতুয়া দিল, ফতুয়া দেওয়ার কারণে এরা আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে নামলো, যে কারণে আমাদের ক্ষমতা টিকতেছে না, কাজেই সবগুলির গুড়া নষ্ট করতে হবে, কোরআন শরীফের এডিশন ধ্বংস করতে হবে, আলেমদেরকে ধ্বংস করতে হবে, তবেই মুক্তিযুদ্ধ বানচাল করা যাবে। এই সিদ্ধান্ত করে ইংরেজ সরকার 1863 খ্রিস্টাব্দে লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আগুন দিয়ে জ্বালাইয়া দিল। 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্তে ঝুলাই দিল। বুঝে থাকলে বলুন, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে মাত্র 3 বছরে কত হাজার আলিমের জান গেল। সুতরাং মুক্তিযুদ্ধে আলেমদের কোন ভূমিকা নাই। আমাদের দেশের, আমাদের উপমহাদেশের মুক্তিযুদ্ধে, ভারতের মুক্তিযুদ্ধে, পাকিস্তানের মুক্তিযুদ্ধে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে পরিমাণ আলেমের রক্ত গিয়েছে, এর ষোলো আনার এখানেও আর কেউ রক্ত দিতে পারেনি। আলেমগণ স্বাধীনতা যুদ্ধে এত এত রক্ত দেওয়ার একমাত্র কারণ ছিল শাহ আব্দুল আজিজের বিপ্লবী ফতোয়া। মনে আছে কথা? শাহ আব্দুল আজিজের বিপ্লবী ফতোয়া। যখন 3 বছরে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দিল, তখন আল্লামা কাসিম নানুতুবি শামলির যুদ্ধের প্রধান সেনাপতি, তিনি কয়েকজন চিন্তাবিদ আলেমদেরকে নিয়ে পরামর্শ করলেন, এইভাবে যদি আলেমকে খতম করে দেয় ভবিষ্যতে যদি এই দেশে আলেম না থাকে তাহলে তো এলেম থাকবে না, এলেম না থাকলে মুসলমান থাকবে না। কাজে এখন করা যায় কি? দুই তিনজন, তিন চারজন অনুসঙ্গী নিয়ে তিনি পরামর্শ করলেন, নতুন ভাবে এই দেশে আলেম উৎপাদন করার প্রতিষ্ঠান খুলতে হবে, যেই প্রতিষ্ঠান সরকারের খরচে প্রতিষ্ঠিত হবে না, সরকারের খরচে পরিচালিত হবে না, কৌম বা জনগণের আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে। এই কারণেই এই জাতীয় মাদ্রাসা কৌমি মাদ্রাসা নামে পরিচিত হল। কৌম জনগণকে বলা হয় পাবলিক, পাবলিক পাবলিক মাদ্রাসা, গভর্নমেন্ট মাদ্রাসা নয়। এই পরামর্শ করলেন কাসিম নানুতবি রহমতুল্লাহ আলহি, মাত্র গোটা কয়েক আলেমকে নিয়ে, চারজন কি পাঁচজন আলেমকে নিয়ে পরামর্শ করলেন। যে সমস্ত আলেমদেরকে নিয়ে সামলির যুদ্ধের প্রধান সেনাপতি কাসিম নানুতবি যে সমস্ত আলেমদেরকে নিয়ে বিকল্প ধারার মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরামর্শ করেছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলহি। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলহি শুধু পরিকল্পনা তারা গ্রহণ করেছেন, এখনো প্রতিষ্ঠার কাজে হাত দেননি। এমত অবস্থায় একদিন মৌলানা রফিউদ্দিন স্বপ্নে দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি মুবারক দ্বারা দেওবন্দের জমিনের এক জায়গায় রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার গড় আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ। গুম বাঙ্গার পরে বাস্তবেও সেই দাগ মাটিতে পাওয়া গেল। সেই দাগে দাগে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ঘর নির্মাণ করা হল। এবার বলুন, দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কে ছিলেন, এখন বলুন আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা কে হইলেন? দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানুতবি হইলেও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকতে এই মাদ্রাসার অনুসারী কৌমি মাদ্রাসাগুলিতে এলিমের ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য পাওয়া যায়, ইসলামী শিক্ষার আদর্শ পাওয়া যায়, ইসলামী শিক্ষার উদ্দেশ্য বাস্তবায়িত হয়। কোন জিনিসের বরকতে? রাসুলের লাঠি মুবারকের দাগের বরকতে। এই কারণে আপনারা যে কোনো সময় বিশ্বের যে কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে যাচাই করে দেখতে পারেন, কৌমি মাদ্রাসার আলেমগণের সাথে পাশাপাশি দাঁড় করাইয়া বিশ্বের যে কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত একজন আলেমকে আনেন আর বাংলা উপমহাদেশের যে কোনো কৌমি মাদ্রাসায় শিক্ষিত একজন আলেমকে আনেন, পাশাপাশি দাঁড় করান, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত আলেমের তুলনায় কৌমি শিক্ষিত আলেমের মধ্যে আমল বেশি পাওয়া যায়, আকিদায় বেশি মজবুত পাওয়া যায়, এবং ইসলাম প্রচারে বর্তমান বিশ্বের আর কোন শিক্ষা প্রতিষ্ঠানের এত অবদান নাই। বর্তমান বিশ্বে ইসলামের খেদমতে দারুল উলুম দেওবন্দের শিক্ষাপ্রাপ্ত আলিমগণের যে পরিমাণ অবদান আছে, তাহলে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য উলামায়ে দেওবন্দের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। অন্যখানে পাওয়া যায় না, না পাওয়া যায়, কিন্তু উলামায়ে দেওবন্দের মধ্যে বেশি পাওয়া যায়। কোন জিনিসের বরকতে? মুহাম্মাদুর রাসূল সাল্লামের লাঠি মুবারকের দাগের বরকতে। এখন প্রশ্ন হল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য স্বপ্ন যুগে লাঠির দ্বারা রেখা টেনে দিয়েছিলেন, এই কথাটার ধর্মীয় অস্তিত্ব কতটুকু মজবুত এবং ঐতিহাসিক অস্তিত্ব কতটুকু মজবুত, ইসলামের দৃষ্টিতে এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য, ইতিহাসের দৃষ্টিতেও এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য? যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আমরা এমন একটা ভিত্তিহীন কথাকে মেনে নেব কেন? এই ব্যাপারে হাদিস শরীফে হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে সঠিকই দেখবে, কারণ ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান জগতের অন্য সকল লোকের আকৃতি ধারণ করে মানুষকে স্বপ্ন দেখাতে পারে, কিন্তু শয়তানকে আল্লাহ ক্ষমতাই দেন নাই আমার আকৃতি ধরে কাউকে স্বপ্নে দেখাবা। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে ঠিকই দেখল। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যে স্বপ্নে দেখলো হে বে ঠিক দেখলো, না সঠিক দেখ, এই কথা আল্লাহ রসুল হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন কিনা? তাহলে রসুলকে স্বপ্নে দেখলে ভুল দেখছে না, ঠিকই দেখছে, এই কথা তর্কের দ্বারা সাব্যস্ত হইল না, রসুলের হাদিস দ্বারা সাব্যস্ত হইল, রসুলের হাদিস দ্বারা সাব্যস্ত হইল, রসুলকে যে স্বপ্নে দেখলো ঠিকই দেখলো, বাকি রইল, হ্যাঁ বাকি রইল আরেকটা কথা, যে রাসুলকে যারা যারা স্বপ্নে দেখলো তাদের স্বপ্নের ব্যাখ্যা কি, এটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন আলোচনা, যেটা আমার আলোচ্য বিষয়ের অংশ নয়, আপনাদের কৌতূহল নিবারণের জন্য সামান্য একটু আবার দিচ্ছি। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ ছিলেন ইমামুল মুআব্বিরিন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবেঈ, সাহাবায়ে কেরামের ছাত্র, ইবনে সিরিন সাহাবায়ে কেরামের ছাত্র, ইনি ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ। তিনি তার অমর গ্রন্থ তাবিরুর রুয়া নামক কিতাবে লিখেছেন, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখে তাহলে তার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মূলনীতি কি, তিনি লেখেন এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মূলনীতি হইল, রাসূলকে যেমনটা স্বপ্নে দেখবে তার ঈমান আমল তেমনটা বুঝতে হবে, কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে সুন্দর বুঝতে হবে তার আমল সুন্দর, কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে বিশ্রী, রাসূল কোনোদিন বিশ্রী হতে পারেন না, বুঝতে হবে তার আমল বিশ্রী, কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে জীবিত বুঝতে হবে তার ঈমান জীবিত, কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখে মৃত বুঝতে হবে তার ঈমান মৃত। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত নবী রাসূলগণকে দাফন করার পরে যে রওজা শরীফে দাফন করা হবে সেই রওজা শরীফে সমস্ত রাসূলগণ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। এই হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন, সমস্ত নবী রাসূলগণ যার যার রওজা শরীফে কি অবস্থায় থাকে, জীবিত অবস্থায়। কিন্তু এই জীবনের একটা ব্যাখ্যা আছে, এই জীবনের ব্যাখ্যা এইরকম নয় যে তাহলে তার খানাফিনা করতে হবে, এই জীবনের ব্যাখ্যা এমন নয় যে তাহলে তার পেশাব পায়খানা করতে হবে, এই জীবনের ব্যাখ্যা হল তার লাশ তার শরীর মাটিয়ে খেতে পারবে না, এই জীবনের ব্যাখ্যা হল তার রওজা শরীফের কাছে গিয়া কেউ কিছু বললে তিনি নিজে শুনতে পারবেন, শরীর মাটিয়ে খাবে না, শুনতে পারবেন, বুঝতে পারবেন, জবাব দিতে পারবেন, কিন্তু খানা পিনার দরকার হবে না, পেশাব পায়খানার দরকার হবে না। নবী রাসূলগণ কবরে কি অবস্থায় আছেন এই প্রশ্নের জবাবে এই কথাটা হলো আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষের আবির্ভাব হয়েছে বর্তমানে নতুন নতুন, এরা বলে রাসূলকে যারা জিন্দা বলে কবরে এরা ভ্রান্ত ভক্তি, রাসূল কবরে জিন্দা নন, রাসূল কবরে মুর্দা। যে আমাদের নবী তো দূরের কথা, যে কোনো নবীরে যদি কেউ কবরে তিনি মরা আছেন, মরা অবস্থায় আছেন, সে ওই ইসলামী শিক্ষার আদর্শ বিচ্ছুত, আহলে সুন্নাতুল জামাতের আকীদা এটা নয়, আহলে সুন্নাতুল জামাতের আকীদা আমাদের নবী তো বহু দূরের কথা, সমস্ত নবীগণ যার যার কবর শরীফে জিন্দা। কাজী আজকের থেকে মনে রাখবেন, যারা বলে নবী কবরে মুর্দা এরা বিশুদ্ধপন্থী মুসলমান নয়, এরা মুসলমান নামের একটা ভ্রান্ত দল, এরা পিওর মুসলমান নয়, এরা মুসলমান নামের ভেজাল। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়া জুড়ে আমার যত উম্মতেরা আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার নামে দুরুদ সালাম পড়বে, সকলের দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অগণিত ফিরিস্তার বাহিনী মোতায়েন করে রাখবেন। কিন্তু আমি রওজা শরীফে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যত উম্মতে আমার রওজা শরীফের পাশে এসে দুরুদ সালাম পড়বে, আল্লাহ রাসূল বলেন আমি নিজের কানে শুনবো এবং নিজের মুখে জবাব দেব। মুর্দা নবী হওয়ার কারণে, তাহলে আজকের থেকে মনে রাখবেন, যারা মুর্দা নবী বলে এরা মুসলমান নামের ভেজাল, যারা জিন্দা নবী বলে এরা নির্ভেজাল মুসলমান। কথা পরিষ্কার হইল কিনা? যারা বলে নবী রওজা শরীফে মুর্দা এরা মুসলমান নামের ভেজাল, যারা বিশ্বাস করে নবী রওজা শরীফে জিন্দা তারা নির্ভেজাল মুসলমান। সরি এক মিনিট, এতক্ষণের আলোচনার দ্বারা আমি আশা করি একটা কথা ক্লিয়ার হইল, যে রাসূলকে যারা স্বপ্নে দেখল ঠিকই দেখলো, তবে ব্যাখ্যার ব্যাপার ভিন্ন। রসুলকে কে কেমন দেখলে তার ব্যাখ্যা কেমন হবে সেটা ভিন্ন কথা। বর্তমান বাংলাদেশে একজন বিখ্যাত ফির আছে ঢাকার, দেওয়ানবাগি ফির। দেওয়ানবাগি ফিরে উনার নিজের হাতের লেখা জীবনীতে লেখছে, আমি স্বপ্নে দেখি একটা সুন্দর বাগানে ঘোরাফেরা করতেছি, ঘোরাফেরা করতে করতে বাগানের এক পাশে গিয়া দেখি একটা ময়লা আবর্জনার স্তূপের উপর রাসুলের মরা লাশ উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এই অবস্থা দেখে আমার দয়া মায়া হইল, আমি গিয়া তার হাতে ধরলাম, আমার হাতের সোয়া লেগে রাসুলের লাশ জিন্দা হইল। স্বপ্ন সত্য দেখলো না মিথ্যা দেখলো সে তার আল্লাহই ভালো জানে। কিন্তু ইবনে সিরিনের মূল নীতি মতো স্বপ্নের ব্যাখ্যা কি হয়? যে রাসুলকে স্বপ্নে দেখলো সুন্দর, তার আমল সুন্দর। যে রাসুলকে স্বপ্নে দেখলো বিশ্রী, তার আমল বিশ্রী। যে রাসুলকে স্বপ্নে দেখলো জিন্দা, তার ইমান জিন্দা। যে রাসুলকে স্বপ্নে দেখলো মরা লাশ, তার ইমান মইরা লাশ হইয়া গেছে। বুঝে থাকলে বলুন, রাসুলকে স্বপ্নে দেখলেই সারে না, কোন অবস্থায় দেখছো সেই অবস্থা বিবেচনা করতে হবে। গেল এক ব্যাপার। আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলহির অনুসঙ্গী মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলহি স্বপ্নে দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার হাতের অঙ্কিত লাঠির রেখায় রেখায় নির্মাণ করবে। ব্যতিক দেখলেন, কিভাবে বুঝলেন সঠিক? রসুল বলে গেছেন আমাকে যারা স্বপ্নে দেখবে সঠিক দেখবে, আমাকে যারা স্বপ্নে দেখবে সঠিক দেখবে। সুতরাং ইসলামের দৃষ্টিতে এই স্বপ্ন গ্রহণযোগ্য, ইসলামের দৃষ্টিতে এই স্বপ্ন। যে সমস্ত বেজাল মুসলমান নামের বেজালরা বলে রসুল মুর্দা, এরা বলে এই স্বপ্ন এটা গ্রহণযোগ্য নয়। তোমাদের ইমান গ্রহণযোগ্য নয়, তোমরা রসুলকে মুর্দা মনে করো। আমাদের ইমানও গ্রহণযোগ্য, আমাদের স্বপ্নও গ্রহণযোগ্য। তোমাদের ইমানেই গ্রহণযোগ্য না, কাজেই তোমাদের কাছে আমাদের স্বপ্ন গ্রহণযোগ্য হবে কিভাবে? গেল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই স্বপ্নের গুরুত্ব কত। এবার আসেন ইতিহাসের দৃষ্টি থেকে এই স্বপ্নের বাস্তবতা কত। আল্লামা সৈয়দ মাহবুব রহমতুল্লাহি আলাইহির লিখিত একটা বিশাল কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট ইতিহাস গ্রন্থ আছে, এটার নাম তারিখে দারুল উলুম দেওবন্দ। এই ইতিহাস গ্রন্থের ভূমিকায়, মূল ইতিহাসের উর্দু ভাষায় লিখিত ইতিহাসের ভূমিকায় এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই গ্রন্থের বাংলা অনুবাদ প্রকাশ করা হয়েছে, বঙ্গানুবাদেরও ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে, সত্য যুগে আল্লাহ রসুল নির্দেশ দিয়া বললেন আমার হাতের লাঠির অঙ্কিত রেখায় রেখায় তোমাদের ঘর নির্মাণ করবা। গুম বাঙ্গার পরেও বাস্তবে সেই রেখা পাওয়া গেল এবং রসুলের অঙ্কিত রেখায় রেখায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম ঘর নির্মাণ করা হল। তাহলে ধর্মীয় দৃষ্টিতে এই স্বপ্নের বেলু কত, ইতিহাসের দৃষ্টিতে এই স্বপ্নের বেলু কত। এটা ধর্মীয় দৃষ্টিতেও এর ফাউন্ডেশন আছে এই স্বপ্নের, ইতিহাসের দৃষ্টিতেও এই স্বপ্নের ফাউন্ডেশন আছে, ভিত্তিহীন কথা নয়। ইতিহাসেও তার ভিত্তি আছে, হাদিসেও তার ভিত্তি আছে। সুতরাং আমরা এবার এই কথা পরিষ্কার ভাবে আমরা এই সিদ্ধান্তে বসতে পারি যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 খ্রিস্টাব্দে যিনি প্রতিষ্ঠা করেছিলেন বাহ্যিকভাবে তিনি ছিলেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরেকটা প্রশ্ন, যারা রাসূলকে নিজেদের অনুষ্ঠানে হাজির মনে করে, রাসূল আমাদের এখানে হাজির, এরা বলে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দেওয়ার জন্য যদি রসুল ওখানে আসতে পারেন তাহলে আমাদের মিলাদ শরীফে রসুল এখানে আসতে পারবেন না। এই প্রশ্নের মীমাংসা বুঝার জন্য আমাদের আগে স্মরণ রাখা দরকার, হাদিস শরীফে আল্লাহর রসুল বলেছেন আমার যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের পাশে গিয়া দুরুদ সালাম পড়বে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। যে কোনো সময় গিয়া সালাম দিলে নিজে শুনবেন কেন? যেহেতু মাঝে মধ্যে থাকবেন না, এই জন্য না, রেগুলার থাকবেন। হাদিস পরিষ্কার হইয়া গেল, রসুল রওজা শরীফ থেকে বের হয়ে কোথাও যান না, রসুল কিয়ামত পর্যন্ত রওজা শরীফে থাকবেন, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। রসুল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই পরিষ্কার ভাষায় বলে গেছেন, সমস্ত নবীগণ জিন্দা অবস্থায় রওজা শরীফে থাকবেন। পরিষ্কার হাদিসের বিরুদ্ধে চাপার জোর ফলে না তো, সাফার জোর ভিন্ন কথা আর হাদিস হইল ভিন্ন কথা। হাদিস পরিষ্কার, সমস্ত নবীগণ রওজা শরীফে থাকবেন এবং জীবিত অবস্থায় থাকবেন, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা নির্বেজাল মুসলমানের আকীদা। কাজেই দারুল উলুম দেওবন মাদ্রাসার ঘর বানানোর ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি তিনি আসতে হয়, তাইলে দুইটা জিনিসের অসুবিধা হয়। একটা হইল রসুল বলেন থাকবেন, আপনি বলেন আসেন, রসুলের কথা মানা হইল না। দুই নম্বর কথা হইল, দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য যদি মদিনায় সাইত নবীর আসতে হয়, তাহলে এটা নবীর অলৌকিক ক্ষমতা হয় না, না এসে স্বপ্ন যুগে দাগ পৌঁছে দিতে পারলে অলৌকিক ক্ষমতা হয়। কোনটা অলৌকিক? না এসে। আমরা নবীর অলৌকিক ক্ষমতায় বিশ্বাস, আমাদের নবী ওখান থেকে এখানে রেখা পৌঁছে দিতে আসার দরকার হয় না, তিনি আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দান করে। এর কোন নজির কি হাদিসে? তো হাদিসে আছে, যথেষ্ট যথেষ্ট। জবলে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ রসুল আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, আবার জোড়া লেগেছিল। কোরআনেও আছে ঘটনা, হাদিসেও আছে, কোরআনেও আছে হাদিসেও আছে। বলুন আপনারা, আল্লাহ রসুল চন্দ্রে গিয়া চন্দ্র দুই টুকরা করেছিলেন না জমিনে দাঁড়াইয়া? যেই রসুল জমিনে দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়, সেই রসুল মদিনা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে দাগ হয় না? কাজেই সব দিক থেকে আমাদের এই স্বপ্নের ভিত্তিটা, ফাউন্ডেশনটা দলিল সমৃদ্ধ, সমৃদ্ধ মজবুত। সুতরাং রসুল এখানে দাগ দেওয়ার জন্য আসতে হয়নি, রসুল সেখানে আসেন। যদি রসুলের অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী হও, তাহলে দাগ দেওয়ার জন্য আসতে হবে বলতে পারো না, আর দাগ দিবার জন্য আসতে হবে বললে রসুলের অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী হতে পারো না। এমত অবস্থায় অনেকে বলে, ঠিক আছে তোমাদের ওইখানে রসুল আসলে আসলেন, না আসলে নাই, আমাদের এখানে আসেন, ঠিক আছে। এখন হইল চাপা না, আরো দলিল রইল না, এখন চাপা শুরু হইল, এখন চাপা। আমি বলি, ঠিক আছে তোমার চাপা ঠিক থাকুক, তোমাদের ওখানে আসেন, ঠিক আছে আমি একটু সময়ের জন্য মেনে নিলাম তোমাদের এখানে আস। আসার পরে তোমাদেরকে দেখেন কিনা? রাসূল আপনাদের এই অনুষ্ঠানে আসবেন, আপনাদেরকে দেখবেন না? দেখবেন না? দেখবেন। দুনিয়ার জীবনে যেই মুসলমানকে আল্লাহ রসুল দেখে ফেলেন, এই মুসলমান রসুলের সাহাবি হইয়া যায়। তাহলে এতদিন পর্যন্ত তোমরা যারা বলো রসুল তোমাদের অনুষ্ঠানে আসেন, বলো না কেন যে তোমরা সবাই রসুলের সাহাবি, বলো না কেন? আর যদি বলো যে রসুল এসেছিলেন, আমাদের দেখেছিলেন, কিন্তু আমরা সাহাবি হতে পারিনি, কেন? একমাত্র কারণ, মুমিন কে রসুলে দেখলে সাহাবি হয়, বেদিন রে দেখলে সাহাবি। বলেন আবু জাহাল কে রসুল দুনিয়াতে দেখেছিলেন কেন? কেন সাহাবি হতে পারল? আবু লাহাব কে দুনিয়াতে রসুল দেখেছিলেন কিনা? কেন সাহাবি হতে পারল? আবু বকর কেও দেখলেন, আবু জাহাল কেও দেখলেন, একজন সাহাবি হইল আরেকজন হইল না কেন? উমর কেও রসুল দেখলেন, আবু লাহাব কেও রসুল দেখলেন, একজন হইল আরেকজন হইল না কেন? একমাত্র কারণ, একজন মুমিন আর একজন বেদিন। যে মুমিন কে দুনিয়ার জীবনে রসুল দেখে ফেলেন, সেই মুমিন রসুলের সাহাবি হইয়া যায়। যে বেদিন কে রসুল দুনিয়ার জীবনে দেখেন, হাজারবার দেখলেও সে রবির সাহাবি হতে পারে না। সুতরাং পথ ঠিক করা দরকার, কোন পথে যাবেন। আশা করি এই আলোচনার দ্বারা আনুষঙ্গিক প্রশ্নগুলিরও মীমাংসা হয়ে গেল। তাহলে দারুল উলুম দেওবন মাদ্রাসা এর বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন হাসিম না নতুবি, আর আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য উলামায়ে দেওবন্দের মধ্যে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য বেশি পাওয়া যায়। বৈশিষ্ট্য কি? এলিম মত উলামায়ে দেওবন্দের মধ্যে ইসলামী শিক্ষার আদর্শ পুরাপুরি পাওয়া যায়। আদর্শ কি? সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। উলামায়ে দেওবন্দ সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানায় যতটুকু মজবুত, আর কোন প্রতিষ্ঠানের আলেম এত মজবুত নয়। কিছু দুর্বলতা আছে, কিছু নরবরে আছে, কিছু শিথিলতা আছে। উলামায়ে দেওবন্দের মধ্যে এই ব্যাপারে কোন শিথিলতা নাই। সুন্নতে রসুলকে যদি তোমার ইমান আমল আকিদা সহি না গলত, সাহাবায়ে কেরামের জমাতকে যদি তোমার ইমান আকিদা এলিম আমল সহি কি না গলত যাচাইয়ের জন্য মাপ কাঠি মানতে রাজি না থাকো, তুমি নির্ভেজাল মুসলমান নও, তুমি মুসলমান নামের ভেজাল। এই আদর্শে সবচেয়ে বড় মজবুত উলামায়ে দেওবন বলেন কোন জিনিসের বরকত, রাসুলের লাঠি মুবারকের দাগের বরকত। এরপরে হইল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হক্কানি উলামায়ে কেরাম তৈরি করা। কাদেরকে বলে? সব লোকেরাই, সব ফেরকার লোকেরাই নিজেদের আলেমকে হক্কানি উলামা বলে। এজন্য আমাদের খুব পরিষ্কার হইয়া যাওয়া দরকার যে হক্কানি উলামা কি কারে করে। যে সমস্ত আলেমগণের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে, তিনটা গুণ, কটা? এলিমের বৈশিষ্ট্য, এলিমের আদর্শ, এলিমের উদ্দেশ্য। যে আলিমের মধ্যে হওয়া যায় তার নাম হক্কানি আলেম। আজকে পরিষ্কার হইল কিনা হক্কানি আলেম কারে কয়? যে আলিমের মধ্যে ইসলামী শিক্ষার তিন গুণ পাওয়া যায়, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার আদর্শ, ইসলামী শিক্ষার উদ্দেশ্য যে আলেমের মধ্যে পাওয়া যায় তার নাম হক্কানি আলেম। তোমার এলিমের সাথে যদি তোমার আমলের মিল না থাকে, তোমার ইমান আমলের সাথে যদি সুন্নতে রসুলের মিল না থাকে, তোমার আকিদা বিশ্বাসের সাথে যদি সাহাবায়ে কেরামের জমাতের মিল না থাকে, আর তুমি যদি দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার দরদন্তরে না নিয়া দুনিয়া কামাই করার ফিকির নিয়ে যদি জীবন কাটাও, তুমি কোনোদিন হক্কানি আলিম হতে পারো না। কথা পরিষ্কার হলো আজকে? হক্কানি আলিম কাকে বলে? হক্কানি আলিম কোনোদিন নিজের পেটকে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার উপরে অগ্রাধিকার দিতে পারে না। মানুষ জান্নাতে গেল না জাহান্নামে গেল তাতে আমার কিছু আসে যায় না, আগে আমার পেট বাঁচানি দরকার। হক্কানি আলিম হতে পারে না। আমার পেটে দরকার হইলে পাথর বানবো, কিন্তু আমি আলেম হয়েছি মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, সেই কাজ আমার করতেই হবে পেটে পাথর বানলেও। তারে কয় হক্কানি আলিম? আমি আশা করি আজকের থেকে হক্কানি আলিম কাকে বলে এই ব্যাপারে আপনাদের কোন অস্পষ্টতা থাকবে না। ইসলামী শিক্ষার তিন গুণ যে আলিমের মধ্যে হওয়া যায় তার নাম, প্রথম গুণের নাম এলিমের সাথে আমলের মিল থাকবে, দ্বিতীয়ত সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে নিজে হক না বাতিল যাচাইয়ের জন্য মাপ কাঠি মানবে, তৃতীয়ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানির উপরে নিজের পেটকে অগ্রাধিকার দেবে। না দরকার হইলে পেটে পাথর বাঁধবো, কিন্তু মানুষকে জাহান্নামের পথে ছেড়ে দিতে পারি না। এর নাম হক্কানি আলিম। এটা দিল্লি কা লাড্ডু না, কিনা গিল্লা লাইলেই হক্কানি আলিম হয়। হক্কানি আলিম কোন গাছের গোঠা নয়, পায়দা খাইয়া লাইলেই হক্কানি আলিম হয়। যেই আলেম নিজের দুনিয়াকে বিসর্জন দিতে রাজি থাকেন মানুষকে পরকালের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার সাথে। আমার দুনিয়ার মুনাফা হইলে হইব না হইলে নাই, মানুষকে বাঁচানির কাজ আমার করতেই হবে। এই তিন গুণওয়ালা আলেমকে হক্কানি আলেম বলা হয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যে পরিমাণ হক্কানি আলিম তৈরি করেছে এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৈরি করা হক্কানি আলিম বর্তমান সারা বিশ্বে দ্বীনের যে পরিমাণ খেদমত করে যাচ্ছে, ইসলামকে যতটুকু জিন্দা করে রেখেছে, আর কোন প্রতিষ্ঠানের দ্বারা বর্তমান দুনিয়াতে ততটুকু আশা করা যায় না, নাই না তুলনামূলক কম, আর কেউ নাই এই যে বলা ভুল হবে, অনেকেই আছে, কিন্তু উলামায়ে দেওবন্দ যে পরিমাণ ভূমিকা রেখেছেন এই পরিমাণ আর কেউ নাই। পরিমাণের দিক থেকে উলামায়ে দেওবন্দ বেশি অগ্রাধিকার, ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য উলামায়ে দেওবন্দের মধ্যে বেশি পাওয়া যায়, ইসলামী শিক্ষার আদর্শ উলামায়ে দেওবন্দ বেশি সংরক্ষণ করেন, ইসলামী শিক্ষার উদ্দেশ্য উলামায়ে দেওবন্দ দ্বারা বর্তমান বিশ্বে বেশি হাসিল হচ্ছে। কোন জিনিসের বরকত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লাঠি মুবারকের দাগের বরকত। এবার আমরা একটু যাচাই করে দেখার বুঝার চেষ্টা করব যে উলামায়ে দেওবন্দ বর্তমান দুনিয়াতে ইসলাম এবং মুসলমানের কি পরিমাণ খেদমত করে যাচ্ছে, উলামায়ে দেওবন্দ বর্তমানে কি পরিমাণ ফাতোয়া ফেটে বেঁধেছেন এটাও দেখার ব্যাপার, উলামায়ে দেওবন্দ নিজেদের ফেটে কি পরিমাণ ফাতোয়া বাঁধলেন সেটাও দেখার ব্যাপার, উলামায়ে দেওবন্দের নিজের পেটে পাথর বাঁধা অবস্থায় বর্তমান বিশ্বের সমস্ত মানুষকে জাহান্নাম থেকে নাজাতের জন্য কি কি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, এগুলি দেখার ব্যাপার। প্রথমেই আমরা আলোচনা করব উলামায়ে দেওবন্দ নিজেদের পেটে কি পরিমাণ পাথর বেঁধেছে। পেটে পাথর বাঁধার মানে হইল রুজি রোজগারের ব্যবস্থা নাই। পেটে পাথর বাঁধার মানে হইল রুজি রোজগারের ব্যবস্থা নাই। একমাত্র কৌমি মাদ্রাসা ছাড়া বর্তমান দুনিয়াতে যত রকমের শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাপ্রাপ্তদের সরকারি চাকুরি পাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন আপনারা? সরকারি চাকুরি